কেয়ামতের বিভৎস মুসিবতে দুর্গম পথে পা বাড়াবার সাংঘাতিক দুঃসাহস আমার নাই। আকুল পাথারে ঠাঁই খুঁজতে একমাত্র নবীজির সাফাতই আমার কাম্য। তাই তো বলি, হ্যাঁ হ্যাঁ বলি, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, আমি তোরি কিনা, আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধান চালায়, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাই আল্লাহ কুল কিনার নাই, ঝড় তুফানে গঙ্গে তোরে বাইয়া যেতে ভয় না করি ওর দয়াল, ঝড় তুফানে গঙ্গে তোরে বাইয়া যেতে ভয় না করি, ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, নাই নাই রে কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, আমি তোরি কিনা, আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, নাই নাই রে কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, মোর নবীজি পাকা মাঝি তার ধরে সিহাল দয়াল রে, তার দিশাতে বইটারে ভাই তুইলে দিয়া পাল দয়াল তুইলে দিয়া পাল, মোর নবীজি পাকা মাঝি তার ধরে সিহাল দয়াল রে, তার দিশাতে বইটারে ভাই তুইলে দিয়া পাল দয়াল তুইলে দিয়া পাল, ও না বিদ্যুৎ বেগে যায় ছুটিয়া সকল বাধা যায় ছুটিয়া ওর দয়াল, বিদ্যুৎ বেগে যায় ছুটিয়া সকল বাধা যায় ছুটিয়া, ও তোর পাই যদি গো, ও তোর পাই যদি গো খাস করু না পার হব নিশ্চয়, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, নাই নাই রে কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, আমি তোরি কিনা, আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধান চালায়, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার নাই, নাই নাই রে কুল কিনার নাই, আমায় কোন গঙ্গে ভাসাইলি আল্লাহ কুল কিনার।